তাই দি হন্মা আমার গাদংসি হাং ডাকানাই মাঙারা রাতি তুজুং না আলাই লাং তু পুচু নাই তারি দামান আদং দপার বুয়ে না আলাই ডাঙ্গাবে পারবুয়ে লাসি পাঙানো নাদি উরাত নাই দোদা আমা দস্তুসি রং দিপার রঙানমি রারাপি বাই কসমন বিতাং দিলাঙি আসা Unang lalap mamili, jala lalap maranganana Pikiri maana hasiaku Sada dobi taksi darani api.